মনে রাঙিনাতে ধীর পায়েতে একা দোক্কা খেলে মন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়েতে একা দোক্কা খেলে মন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে সবুজ বনে মিলছে আলো ছেলে স্বপ্ন ভেজা মাটিতে পাখেলে আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে সবুজ বনে নীলছে আলো ছেলে স্বপ্ন ভেজা মাটিতে পাখেলে এই ছেলেটা হঠাৎ এলো মনে সেই ছেলেটা হঠাৎ আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি বেজা মাটিতে পা রেখে বুক ভরা আবেগ টুকু থেকে হঠাৎ করে হয়ে গেলাম বড় বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসলো ভালো আমায় বাসলো ভালো সেই ছেলে।